Ай, подолго, да. Нашего когда сказал Мау, я точно я дуже এরপরে হাদিসের মধ্যে দেখো হাবিস তারা বাকার তার শুনবেন তিনি বাকারকে করি আয়তার দলি ভাই আপনি چوری کر لیا سے آدمی کو اس کے ساتھ زیادہ استحسان استحسان چاہیے اور پھر کیا سلائی کیا تھے کچھ ایسے نام تین آپ تک تین ہم سے ہوئے ایک دن منصر جو دوسری کرو اور وہ کون ہے بات یہ کون کے کیا سے کو جائے تھا یہ کون کا امام سے کرو کیا سے کو جائے تھا کہ نام مالدارے مالدار ہوا لاگن ہو مارکیٹ میں بازار میں جا کر واضح موٹا تازہ قسط بکرا کو خرید کر لیں الیکٹرک نلائی ہو رہے خرید کر لیں جناب اب کیا ہاتھ کرے گا بتن دن بن اب کے دام کی سکھایا سے بوڑھا والا جائے پورے خرید کر ভালো করে বসে বিচারে করতে শুনি কইব তাহলে বাজার তো ছোড়া খাউচে শরীর করবে সে থাকে তাহলে সে বাজার কি করে ভাই যা বাইরের সময় সে ছোড়া খা পাই না এবং অবস্থা একটা ভালো গায়ে পাওয়া গেছে কি না লাইলাম ও ইন্না মা ইয়াতলুবু বাদহু মাছ করে সে প্রয়োজন হয়েছে কাকে তালাশ করার পূর্বে খরিদ করা, মাসাদ প্রয়োজন হয়েছে হাজত দায়ী হওয়া, হাজত দায়ী হওয়া উসকি তরফ কাবলা সুরাকা খরিদ করে না, খরিদ্দার করার পূর্বেই খরিদ করলে প্রয়োজন কি হয়েছে দায়ী ممکن ہے کرت کرنے کے بدھیا کو فلا ينتن بھائی واہ اس کو بیٹھنا ممتا نہیں ہے کہ بیسارے کے ممتا نہیں ہے فلا آتن کلو انتم کے ایا فلا بھائی قبل خرا اور شریک کر لینا خریدنے سے پائی انتم میں سے نہیں وہ بیٹھ شریک کر لیا دیا کن عبادان خلاف تاکہ دور ہو جائے اختلاف سے کیونکہ খরিদ করবার শরীর করলে মধ্যে এক তলাব আছে, এখন যে কেনার আগে আমি শরীর করলে তাহলে এক তলাবের মধ্যে বললাম না কাল আমার আচ্ছা আবার আমি খারাপ ও আনসু রাখতে জুড়ে এটা করব জেনে আর যা সুরতে রাখে আসছে করবছে রুজু হনে কি সুরতে কেন প্রথম কিনছিলাম সবরা এই প্রথম তো কিনছিলাম কোনো গরুরা অহনের থেকে পূর্ব থেকে আমি রুজু করলাম না, তাহলে পূর্ব থেকে রুজু করার দিক থেকে কি পেল মুক্ত হবে এবং কিনে ভাই এক তরফ থেকে যে মুক্ত হবে কোন সময় কিনার আগে যদি সরাকার ব্যবস্থা হয়, কিনার আগে যদি সরাকার কি হয়ে যায় ব্যবস্থা হয়। আচ্ছা আর তুমি যে করব কান্দার আর আমি হানি বেতন হল রাখ বা দশরা اب آنے والے مکوے شریک دار کرنا خریدنے کے بعد نما بیننا اس دلیل کے بنا پر جو ہم نے بیان کر چکا ہے گلے کو پھنسنا سے تو پورو دن نیت کرتے بجنی گلے متوسط ہے اب آپ سے شریک دار کر لے تب پورو دن نیت کے رجوع کرنا لازم سے ہر کو تک کی جی تمام مالدار ہوا دیکھتے آتے جنی یہ دونوں دیگے لوگ کو کیا যে উনি বলেন যদি কি কিনা পরে কাউকে শরিক করা হয় তাহলে এই জিনিসটা কিনে ভাই ফেলতে গেলে মন্ত্র কাজটা কি ভাই চলো আর নিয়ে ফকির আর মুসাবি পর উদ্ধিয়া ওই দলিলকে আম আর বলছি না কারো মতিম হইতে হবে আরে আর কে তো গণি হইতে হবে কিছু নেই আবকর উমর কান আলাই জাহিয়ানে ابوکر عمر ابتدا اسلام میں جب ہجرت کیا مدینہ میں گیا تو وہ دونوں شیخان قربانی نہیں کرتے اذا کان مصابین حالات صبر کر پر جن ان علی لیس او مصابر الجمعہ اور اذیا مصابر الجمعہ واجب نہ کل سے پر وقال وقت اذیا جس کو بھی کلو خود بھی کام ہے تھارے کچھ نہ فرمایا শহর পরে তবে করতে পারবো না কেন ইমাম ইমাম ঈদের নামাজ না পড়বে এর আগে শহরওয়ালারা কি করতে পারবে না করতে পারবে আম্মা আহলুস সওয়াব যারা ঘাওয়ালা ফায়ল কহুনা বাদাল ফজর দবে কাজ শিখতে হ্যাঁ তিনি দবে কারকে কে ফজর দিতে পারবে অর্থই তুলবে ফজরের পরে তারা দবে করতে পারবে কিনা গ্রামবাসীরা আমাদের সওয়াব না ভাই আমাদের সওয়াব যে শহর ওই যে সময় ওই যে দাহাতি এলাকা হিন্দুস্তান মধ্যে আছে এইগুলি এলাকা বুঝিনি আমাদের যে বাংলাদেশের এলাকার মধ্যে সওয়াত বলতে নাই কিন্তু শহর যে কোনো প্রয়োজন বাজার কোনো প্রত্যেক গ্রাম গেলে হওয়া যায় بولیں اصل کی قول علیہ السلام من ذبا قبل الصلاة فلیعید ذبیحتہ جو ذبح کر دیوے نماز سے پہلے بس اس کے لیے لازم ہے ذبح کو ادا کرنا جے ویکتی ذبح کرے نماز پڑھار پورے ذبح کروے تر جنہیں ضروری کروے اب پورے ذبح کرتے ہو من ذبا بعد الصلاة فقط تم حدیث جو ذبح کر دیوے نماز کے بعد بس اس کی قربانی پورا ہو چکی اصاب سنت مسلمین اور وہ ٹھیک ہے مسلمان کے سنت کو ٹھیک بھاگ مسلمان سنت کی جو قال علیہ السلام انا ابل رسول کا نام یوم الصلات وہرا ہمارے کیا ہے عبادت کیا ہے اس دن کے اندر نماز اور تو عید نماز عیدیر دن سب ہوتا ہمارے عبادت کن ڈر بھائی نماز سن مال اس دیا من علیہ السلام ہاں فوائد یہ شرط اس پر ہے جس پر عید کی نماز کے جو واجب ہے یہ شرط عید کی جو دارجن جاؤ عید نماز کے بھائی واجب اہل سعود جو عید نماز واجب نہ کہنا تازہ جو میں جمعہ نہیں عید نماز کو تازہ جو ضرور نہیں اول مصری اور کارجن شرط بھائی بسر جن احتمال تاخیر ہو جانے مرد لانے اس ذبح کرنے میں نماز سے بھائی جب ارے نماز تو گرے بھائی مرد ہو جائے نماز مجھے گر جاؤں گا تاخیر ہو جاؤں گا حالانکہ کت لوگ بھائی کہ دوپہر ہوار آگ پہ نیچ سے نہ آگ پہ بڑھتے پہ ایک بار بڑھتے پڑب ان کو دو بجے گر لے بھرتا بھرتی کرتے تو نماز چلے جائے یا نہ تاخیر کیونکہ تاخیر احتمال ہے تاغل ہو مشکل ہو جائے نا دوبے کے ساتھ کس سے نماز لامانا تاخیر ہے فقط قرآن کوئی مفہوم یہ تاخیر کرنا پورا کی حق گم بچی کر حکم میں تاخیر کو نوٹ کرنا مزید نہیں ہے اگر نماز دے دے نا تاخیر کی کلاس نوٹ سے لا صلاۃ علیہ تاخیر کو دو ہاں لے کر لو نماز ہمارا میں حجت نہ لا مالک یہ حدیث ٹام لا بولنا کرتے ہیں حجت دیتے کر رہے بھائی کھلا بھائی امام مالک اور شاہ تین نبی دعوت بعد الصلاۃ قبل النهار تارا بولن جی نماز سولار ہے امام جب کرے نہیں امام نے جب کرا خوب جدی مصلی جب کرے لا پہلے تاں جب کرے نماز تو سے امام نے جب کرے نہیں مقتدی امام نے جب کرے جب کرے لا پہلے تاں کی ہو نہ کو نہیں ہوے نا جائز نہیں ہوگا بعد امام کے نماز سے پہلے امام کو نماز پڑھ دیتا ہوں کی کرے قربانی کرے جا چاہے بھبے نا کی بولا ہے یہ حدیث ہے کار کھلا ہوئے گا کئی دن میں کھلا ہوئے گا نا اور بول بھی حدیث ہے سمال موتا بلو بھی داری کر موقع نہ رکھ دیا اور ادھیا محل ہے تو بار نہ جارور ادھیا واجبی سے تار محل ہے تو بار ادھیا جائے جائے مجھے تاکہ محل نہیں معاملے منظور ہے تمہارا, تمہارا ممتا بھرو غیر مدوس کے اندر وہ دیا کے اندر مکان میں دیا حتی اللہ کان تین سوال اگر ہو گئے سوال کے اندر کون وہ دیا کو کیسے کم ہے اور بھائی بھی مل سے اور دبے کرنے والا نیچے کے اندر گیر جائے جائے کما نیچے کر فضر ہوتی ہی کام کما نیچے کر بڑھو دیگے صبح ساتھ ہوتی ہی صبح تاہے خواہ خد جاتے ہیں فضر نماز آگے کی کر لیتے بلو قربانی کر لیتے بلو ہلو لاو کانا علاقس دائی جو تو دائی اوزیا کے شور ہے کہ مزاہی کوئی جمعے بلے ضرور کرتے ہیں بلے ہم اپ رہے ہیں اگر اس کے خلاف جائز نہیں ہوگا جلدہ بعد الصلاة مگر کے نماز کے بعد اچھا ایبا جرک سے اور حیلت المسی مصری بھی تیجی دی شورے میں تازہ گھنٹس کہتے چاہیے پہلے جانورتے کدھر بڑی چکر میں بڑھائی دی وہ انہوں تعالیٰ تو بٹر کو گیا نمک پر اور خاص دیتے دن انہوں کے کھائے لیتے ہوئے دوجی نہیں وحیلہ تل مصر و حیلہ مصر کا زہر حضر تاجلہ جاگر جلدی کرنا وہ دیا کو ایہا بس ابھی آپ اور بھیل دیوے وہ دیا کو خارج مصر کا اندار فیوتہ آبیہا پاس کو بے کر لیوے اس کو کما تلا الحجر صبح صادق ہوتی ہی جنہی صبح صادق و صدرت دیگر کو گردیو حاضر جانہا جنہی کہنا لینا تج رہو سکات کہنا کہنا وہ دیارا من وزید زکتے ساتھ مطابع ہے من وزید کے لئے سب کے بہتے ساتھ مطابع ہے ہاں؟ ہاں؟ اور تم جدی ہیلا بازی کرتا مشری بھی تھی جدی چوتنوں تک کرتے چاہے تازہ ہی گوشت کو خوار دیتا چوتنوں تک کرتے چاہے تازہ ہی گوشت کو خوار دیتا ہاں ذا کہو کہ وزہیا مطابعہ زکاة کا کم نے منہ سو انہا تسکت بھی حلقی تھاکت ہو جاتا وزہیا خدا حلقوں نے مال کا قبل مجھے ایا نمہار آئی میں نوار اُتی بھائی تو ہوا پور گئی تار کی ایک جیسیر بھائی مال حالا کوئی سگا پہلے تار اُتیا تب تکا ساکر دے دے بگا اے میں نام کر جائیں تین دن جا ایک تین دن پار ہوا پور گئی سے پرسم دن کو بانی کر رہا ہے دیچو دن کو بانی کر رہا ہے دیچو دن کا تار مال کی حالا کوئی سگا دیچو دن جائے تار دن مال دن کو بانی آم قابلہ مجھے یہ میں نے پہلے گلو نہیں میں نے ہر کی کردکات تم دکھا تم سے نیسا بھالا کوئی لکھا جائے کہ ہم دکھا ساکھ تھے جائے چینی تو دروب اے میں نوار اٹھی بھائی سے بھائی کن بھی جدی تار نیسا کی دے گا بھائی تار پہلے تار پہ کیلئی جب گا دکھا تکی بھائی اسیا ساکھ تھے اسے پاس کال دکھا بھی حالا کن رکھا یوں تو بھرو تیس سرم بس اعتبار کیا جائے گا سرکن ارکت دھن کے اندر مکان محل کا لا مکان پائے پہلے ارکت کے ارکت دھن جو تب لوگ بھی سرکت کے ارکت دھن مجھنی ارکت دھن تو دھیا مجھے مکان محل اعتبار ہوئے لا مکان پائے پائے لکنوں جا مطاہی اعتبار ہوئے نا اعتبار دھیا مجھنے اعتبار کرتی ہے یہ دکت کرتی اے اعتباراً بھی ہے اچھا جنو تمہیں انڈسٹری کو اچھو ڈاکت دے تمہاں ڈاکت نے تمہیں چیزیں گے باری چیزیں گے تمہیں ڈاکت دے کرتا ہے ڈاکت لگے دے لیکن تمہیں انڈسٹری ہے یہ میں بیٹھا کر رہا تھی یہ نہیں ڈاکت دے بھائی جب ٹاکہ بودھا بھائی نے شرف تم نہیں دے گا بودھا مجھ سے کی جہاں شرف تھا کہ یہ نہیں ڈاکت پدائی پر جب تمہیں قربانی کو سر شکرا میں تلے کنگوانی گرسل کرام بشین مجھے بندر کروا شاولین یا بندر کروا ہلو ہائے مرسل ہاں ہائے مرسل مکانو اعتباران دیا طریقے اور جس کے دکا اقتصاد کاری کیس کرتا ہے ઉધિયારે કાઠા થી કેચ કરો છે બાકલા વે સુકે વે તે જાના લા તો સુકે વે હલક સુકે વે કે માલ હલક લેગા સુકે વે તો હલક જોગા અરે હર જી બાકલા સુકે વે તે અન્ના કે કે સુકે વે તે લા તો સુ સાકે ન તો વે હલક કે માલ બાદા મા તલા ફજ વી જમ જમલ વે તે દિન દી তার মাল হালাক হয়ে যায় ওই সত্যি বেতন কম লাগতো না তাহলে জাকাতের জাকাতের বিবরণ দিল না উজিয়ার বিবরণ দিল না উজিয়ার তো আগে আমি নর মধ্যে হালাক করে থাকে সেই জায়গা কিন্তু আয় মেরতে আয় মেরে ইনকাম হয়েছে যদি তার কি হয়ে জায়গা তার কোনো মানুষকে মাল হালাক হয়ে যায় না তাহলে তার কি করতে হবে সত্য বেতন দিতে হবে তাহলে সত্য বেতন মসজিদ ওরা নামাজ পড়ছে ভাই তারা কোরবানি করছে আহারু জব্বান ইনকা বলা নামাজ নেই করা মসজিদ ওরা নামাজ চলেছে নামাজ পড়ে নাই এবং জওয়াজ আদমে জওয়াজ দায় হয়েছে জায়েজ একদিকে লক্ষ্য করলে জায়েজ একদিকে জায়েজ না মসজিদ তোলার দিকে লক্ষ্য করলে তোমাকে নামাজ আগে হয়েছে আর ঈদের দিকে যদি মসজিদের দিকে লক্ষ্য করলে দেখা যায় নামাজ কর হয়েছে আর ঈদের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে নামাজের আগে হয়েছে হালাকে লোহাল ইউআই মানদাবা যে দিকে যে নামাজের আগে যদি ব্যবহার করে তার আদা করতে হয় হাদিস গেছে না এলাকাতে দম নামাজের পরে করছে এলাকাতে দম তো আর দুইবার করবে না এই সব স্টেশনটা চাই আচ্ছা নমাজ যদি কেউ সবে একতবা করে ঈদের নামাজ দেবে তাহলে সবার নামাজ কী বল কেবায়তে বল থেকে যারা করে নাই তারা আর পড়তে হবে না বুঝিনি কাজা আলা আকসিহি এসেই কি আকসা থেকে আলিকে নামাজ পড়ে নিয়েছে মসজিদ ওলা নামাজ পড়ে নাই বুঝলি এমন তো অবস্থায় যদি কোরবানি করে কোরবানি হয়ে যাবে সে কি লাভ চাই কিন্তু আকসের শুরুতে কোরবানি কয়দিন করেছে ১১-১২-১৩ ১৩ তারিখ পর্যন্ত কি করা যাবে কে বলেন হাত দলিল বের করতে গিয়ে হাত ফালানা মালুমিয়া আন উমর আলী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আজমাইন আমার দলিল হইছে যে হাদিস যেটা মওকুফ কারণ উমর ইবনে আব্বাস আলী রাদিয়াল্লাহু থেকে কাল আইয়া মিন নহার সালাস কোরআন এই দিন কইরা ইনদা আফদালুহা আফদালুহা আফদালুহা আফদালুহা প্রথম দিন সব থেকে উত্তম আর কালু সামা কেন ইজা ওয়াক্ত যায় কিরে ভাই মাকাদিন না ভাই আরে তিন দিন পর্যন্ত যাই আছে এটা মেকদান না মাকাদিনে ক্যাচের দখল নাই রাজা সাবেকরাম ক্যাচ করে বলে নাই হুজুর থেকে শুনি বলছে মাকাদিনের মধ্যে কার দখল নাই রাজা হুজুর থেকে শুনেই বলছেন কালু সামান কাদ কালু এনে সাবেকরাম লস্কো সংকার বলমায়া জানা লাই কেউ কে ক্যাচ লাই যাহাতা দিয়ে হাজার নি বাতে মাকাদিনের সবাই কি তরফ আরে সুযোগ টাইট করছে না মাকাদিরের সরার দিকে যেন ক্যাসের কোনো দখল নাই বিদায় সাহাব একরম যে বলছেন হুজুর থেকে শুনে বলছেন আরে কথা বলেছি নি হন সাবির ওই দলিল দিছে তিন দিন আমার নরল পরে কদিন যাইতেছে ফিল আকবার তাহলুন আকবারের মধ্যে ক্যাসের ভাই আকাশ না দিতে এখন তিন দিনের মধ্যে কোনো শোভা আছে ও ওয়া আকাল কিনা আকাল ওয়া আব্দুল ওয়া আব্বাল ওয়া উত্তম মোটা প্রথম দিন কাম আকাল বুঝলি জ্ঞান না ফি কেন প্রথম দিন উত্তম কেন ভয়ের দিন কেন মুসার আতান জানি কি আদায় করবো যদি কেন আদায় করবো কেন প্রথম দিনের মধ্যে কোরবানি করলে নেক কাজের মধ্যে শিখল ১১ তারিখ কেন এরপরে দিন গেলে ১৩ তারিখে রাত্র হয়ে যায় কেন কে আগে আসে অন্য ব্যক্তির সাহায্য করছো বুঝিনি এটা হইতে পারে কেন এত তুমি অনেকগুলি গরু বান্ধা রাখছে অনেকগুলি গরু বান্ধা রাখছে তাহলে আমার অবস্থায় কার গরু বান্ধা জব করছো দিনের বেলা যেভাবে যাচাই করা যায় রাত্রের বেলা যেটা সম্ভব না নিজের গানটা নাই ১৯০০ ১১-১২-১৩ আমি তাই ঠিক অর্থ হয়েছে না যে আমরা কি করি দোয়া করি অর্থ তাহলে আইমে তো ঠিক নয় তাদেরকে শুরু হয় না ভাই ভাই যে তোমার সলাপ উত্তম কার জন্য আমাকের জন্য সলাপ কেউ তোমার উত্তম না আমাকে থেকে যারা বিদেশ থেকে বাইরে থেকে যারা হজ করতে যারা চল্লিশ আটচল্লিশ কিলোমিটার বাইরে থেকে যাই হজ করতে নজরের মাধ্যমে ভাই অথবা সে ফকির কেন আর কুরবানি করতে পারলেন আমাদের সবকার